الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর বহু পুরনো দিন থেকে, অর্থাৎ গ্রিক সভ্যতারও আগে থেকে, মানুষ আকাশ এবং মহাশূন্য নিয়ে চিন্তা গবেষণায় ব্যস্ত ছিল। মানুষের নাগালের বাহিরের বিষয়ে যেটা থাকে, সাধারণত মানুষ সেদিকে বেশি আকর্ষণ বোধ করে। আরবিতে একটা সাধারণ প্রবাদ বাক্য আছে, আল ইনসান হারিসুন ফিমা মুনিআ, যে ব্যাপারে তাকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি আকৃষ্ট হয়। যে ব্যাপারে মানুষের কোনো ক্ষমতা নেই মানুষ সেদিকেই অহেতুক সময় ব্যয় করে। এটা সে যুগও যেমন সত্য ছিল, এ যুগও তেমনি সত্য। বর্তমান বিশ্বে মহাকাশ যানের পিছনে পরাশক্তিগুলো যে অর্থ সম্পদ ব্যয় করছে, তার সিকি যদি ব্যয় করত সারা পৃথিবীতে কোন দারিদ্র থাকত না। আকাশে কি আছে, কোন গ্রহে মাটি আছে, কোথায় পানি আছে, এগুলো নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে, অথচ নিজের দেশের মানুষ না খেয়ে মরছে। তাদের জন্য পাঁচটা পয়সা দেওয়ার সময় তাদের নাই। বিশ্বের পরাশক্তি বলে, এখন একক পরাশক্তি বললেও সমস্যা নেই, আমেরিকার ওয়াল স্ট্রিট যারা জানেন ক্ষুধার্ত বুভুক্ষ মানবতা কিভাবে মিছিল করছে, তারা বলছেন আমরা আমেরিকার 99% মানুষের প্রতিনিধি, অর্থাৎ 1% মানুষ সবার সম্পদ লুটিপুটি খাচ্ছে আর বাকি মানুষগুলা তাদের দিকে তাকিয়ে আছে ক্ষুধার্ত হিসাবে। এমনকি নিউইয়র্ক সিটিতে নাকি 20% লোক ঝোপে বস্তিতে বসবাস করে। যে দেশের অবস্থা, জীবন্ত মানুষের অবস্থা এই, সে দেশের মানুষ মহাকাশ জানেননি এত ব্যস্ত কেন? মূল সূত্র ওখানেই, যেটা সে জানে না সেটা তাকে জানতে হবে। এই জিজ্ঞাসা জানার এই আকর্ষণ বা এই আকাঙ্ক্ষা এটা মানুষের কিছুটা স্বভাবগত। 5000 বছর আগে থেকেই এটা শুরু হয়েছে, হিসাব করলে মনে হয় এটা আরো আগে থেকেই হবে, কারণ ইতিহাস তো আমাদের কাছে নাই। যতটুকু ধারণা করা যায় তার ভিত্তিতে বলা হচ্ছে। তবে এগুলোর পিছনে ছুটে মানুষের যে লাভ হয়েছে ক্ষতি হয়েছে এটা আমরা কিছুটা আইডিয়া করতে পারি। ধারণা এবং কল্পনা ছাড়া সেখানে কিছুই করণীয় নাই। এখন এখনো এ যুগের বিজ্ঞান পর্যন্ত বলছে যে সায়েন্স আমাদেরকে একটা অনুমিতি দান করেছে মাত্র, এখনো রিয়ালিটির কাছে কাছে আমরা যেতে পারিনি। ধারণা এবং অনুমিতি ছাড়া বিজ্ঞান এক পা আগাতে পারে না। আমাদের জয়পুরহাটের ফুলবাড়ির মাটির নিচে কয়লার খনি আছে, বাংলাদেশে মাটির তলে এত বেশি গ্যাস আছে সেগুলো নাকি কখনো উঠানো গেলে আমেরিকার বর্তমানের জনগণের মাথাপিছু যা ইনকাম তার চাইতে নাকি 200 গুণ বেশি আমাদের দেশেই আছে সম্পদ আমাদের বাংলাদেশের মাটির তলে। এই ধারণাগুলো করছে বিভিন্নভাবে, মনে হচ্ছে এখানে বোধহয় কিছু পাব, চেষ্টা করল, একটা আইডিয়া করে নিল, দেখা গেল কিছুই পেলাম না, চলে গেলাম সিলেটে, সেখানে গিয়ে চেষ্টা করলাম, আশা করলাম অনেক কিছু পাব, দেখলাম যা চেয়েছিলাম তার চেয়ে কিছু কম পেলাম। এমনি করে করে ধারণার ভিত্তিতে বিজ্ঞান এগিয়ে চলছে এবং যেতেই হবে, তার সাথে উপায় নেই। এই যুগে যখন এই অবস্থা তাহলে সে যুগে কি অবস্থা ছিল? কিন্তু একদল মানুষ এই নাগালের বাহিরের জ্ঞান নিয়ে জনগণের উপরে প্রভুত্ব করেছে আর তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল যুগে যুগে কিছু রাষ্ট্রনেতা সমাজ নেতা, যার ফলে তাদের দেওয়া ভবিষ্যৎবাণীর ভিত্তিতে বহু মানুষের জীবন ধ্বংস হয়েছে। যেটা আমাদের সামনে কোরআনি প্রমাণ আছে সেটা এই যে ফিরাউনকে তার জ্যোতিষীরা বলেছিল যে আমরা আকাশের ওই গ্রহ বা নক্ষত্র দেখে বুঝতে পারছি অতিসত্ত্বর একজন লোকের আবির্ভাব ঘটবে যে আপনাকে সিংহাসনচ্যুত করবে, আপনার রাষ্ট্র দখল করে নেবে। এই জ্যোতিষীর এই স্বপ্নের উপরে ভিত্তি করেই ফিরাউনি জুলুমের কত হাজার হাজার ইসরায়েলি সন্তান যে নিহত হয়েছে তাতে হিসাব নাই। ফিরাউন হুকুম দিয়ে দিল ছেলেই যেন না হয়, ছেলে হওয়ার উৎস সন্তান হওয়া, প্রত্যেক গর্ভবতী নারীদের তালিকা করা হল, তাদের বাড়িতে জাল্লাদ রেখে দেওয়া হল, মহিলা গুপ্তচর যেদিন বাচ্চা হল জাল্লাদ গিয়ে মায়ের সামনে বাচ্চা দুটুকরো করে দিল, ছেলে যদি হয় মেয়ে হলে সমস্যা নেই, কারণ ছেলেই তো রাষ্ট্র চালাবে। উৎস কি? জ্যোতিষীর ভাগ্য গণনা, ও আকাশে দেখেছে কোন নক্ষত্র তার দৃষ্টিতে এবং তার ভিত্তিতে তা সিদ্ধান্ত দিয়ে দিল, হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একাই এই তারকা পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কোরআনের সুরা শোআরা পড়ে দেখুন, সুরা আল আনআম পড়ে দেখুন, লম্বা ইতিহাস বলেছেন, নবীদের কাহিনী বই আপনাদের সামনে আছে, বাড়ি গিয়ে পড়ে দেখবেন। তৎকালীন ইরাকের সম্রাট নমরুদের বিরুদ্ধে এবং সমস্ত ধর্মনেতাদের বিরুদ্ধে, সমস্ত জ্যোতিষী পণ্ডিতদের বিরুদ্ধে এককভাবে একজন ব্যক্তি কথা বলা, চারটিখান কথা মনে করবেন না। তবে আমি ধন্যবাদ দেয় এই জন্য, নমরুদকে ধন্যবাদ দিতেই হবে যে তিনি ইব্রাহিমকে মেরে ফেলেননি, তার বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছেন, তিনি কথা বলতে পেরেছিলেন, এদেশে হলে বাক স্বাধীনতা থাকত না। বর্তমান বিশ্বে এমন কোন বাবের বেড়া নেই যে সরকার যা চায় না তার বাইরে যে চিৎকার দিয়ে কিছু কথা বলে, যদি পিছনে তার জোর না থাকে, দল না থাকে, এক একভাবে কথা বলার ক্ষমতা নেই, মুখে লম্বা লম্বা কথা আমরা বলি। এই জন্যই নম্রত ধন্যবাদ দিচ্ছি যে তিনি 400 বছর রাজত্ব করেছেন, ইব্রাহিম 200 বছর বেঁচে ছিলেন, তাকে মেরে ফেলেননি। তাকে পিটায়নি, জেলও দেয়নি, কিছুই করেনি, বলার স্বাধীনতা দিয়েছিল। হ্যাঁ, যখন সর্বশেষে তার সামনে হাজির হল এবং নমরুদ ব্যর্থ হলেন, পরাজিত হলেন ইব্রাহিমের সামনে, তখন তো বুঝতেই পারছেন বড় মানুষ হেরে গেলে কি সহ্য করে। যখন কোন বড় মানুষকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন তার মধ্যে আকাজাতুল ইজ্জাত বিল ইসমে, তার মধ্যে তার মর্যাদাবোধ, তার মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স সৃষ্টি করে এবং সে গুনাহে লিপ্ত হয়ে পড়ে। তাই করল, যখন ইব্রাহিমের যুক্তির সামনে নমরুদ টিকতে পারেনি, তখন সে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, কিভাবে আগুনে পুড়িয়ে মার। হাররিকুহু অনসুরু আলিহাতাকুম, ওকে পুড়িয়ে মার এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো। ইনকুন্তুম ফাইলিন, যদি কিছু করতে চাও। আগে কিন্তু কিছু বলেনি। সুলাইমান আলাইহিস সালামের যুগের এই জ্যোতিষীদের উৎপাত ছিল, তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন এদের ঠেকানোর জন্য। অবশ্য হারুত মারুতের গল্প তো আপনারা জানেন। এদের উৎপাত বন্ধ হয়নি, ইসলাম আসার পরেই সারা পৃথিবী থেকে যারা ইসলামের সত্যতার উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদের কাছ থেকে এই জ্যোতিষ বিদ্যা, এই ভাগ্য গণনা বিদ্যা তিরোহিত হয়ে গেছে, দমিত হয়ে গেছে। কিছু লোক তাদের এই জ্যোতিষ বিদ্যার পক্ষে কোরআনকেও ব্যবহার করেছে, যেটা আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি। একেবারে মডার্ন থিওরি হয়েছে কোয়ান্টাম মেথড, এর উপরে একদিন খুদ্দ আপনারা শুনছেন, তারাও কিন্তু এই বিদ্যাকে তাদের পক্ষে ব্যবহার করেছে, যাতে মানুষ আল্লাহর প্রতি আনুগত্যশীল না হয়, যাতে মানুষ সালাত সিয়ামের প্রতি আগ্রহী না হয়ে অন্তর্গুরু এবাদত করে, তাদের যাবতীয় চেষ্টা সাধনা সেখানে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষকে টান দিয়ে নিয়ে তারা অন্তর্গুরুর উপাস্যে বানানোর চেষ্টা করছেন, অথচ নামে তারা কিন্তু মুসলমান। ফলে আকবরের দিনে ইলাহির মতো নানা ধর্মের জগা খিচুড়ি পাকিয়ে মুসলমানকে তারা কাফের বানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অথচ অন্তর্গুরুকে পাওয়ার কোন প্রশ্ন আমাদের নাই, আমরা আল্লাহকে পাওয়ার জন্য সালাত আদায় করি। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য, নিজের অন্তর্গুরুকে স্মরণ করার জন্য নয়। অথচ বড় বড় প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় পদাধিকারী ব্যক্তিরাই কিন্তু এই কোয়ান্টামে ঢুকে বসে আছে। তাদের পকেটে পয়সা তাদের মাটির ব্যাংকে জমা হচ্ছে, আমার এতিম ফান্ডে পাঁচটা পয়সা তারা দেয় না, কিন্তু নিজের মাটির ব্যাংকে টাকা জমা করছে। তাদের দলিল কোরআন, আসসামায়ে যাতিল বুরুজ, কসম আকাশের যা রাশিচক্র বিশিষ্ট। বাংলা ভাষায় যত তফসির বেরোয়েছে, উর্দুতে, ইংরেজিতে আব্দুল ইসুল্লাহ তফসির যারা পড়ছেন, প্রায় সব জায়গাতেই এই বুরুজ অর্থ করেছে রাশিচক্র। যদি জিজ্ঞেস করি বাবা রাশিচক্র অর্থ কি, নিঃসন্দেহে সে বলতে পারবে না, সে যত বড় মুফাসসির করে হোক না কেন। রাশিচক্রটা কি জিনিস, কেমন তা দেখতে, তা লম্বা কতটা, চওড়া কতটা, কি দিয়ে তৈরি, কিছুই বলতে পারবো না। স্রেফ একটা কল্পনা, মাকড়সা জালের মতো একটা চক্র, সেই চক্রের এক একটা দানা মতন আছে, গিরা মতন আছে, কোথাও শুক্র বসে আছে, কোথাও শনি বসে আছে, কোথাও মঙ্গল বসে আছে, এরকম করে ঘুরে ওরা বানিয়েছে, বানিয়ে সেগুলোর নাম দিয়েছে রবি মানে শুক্র, সূর্য, সোম মানে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এমনি করে করে এক একটা গ্রহের নাম দিয়ে দিয়েছে হিন্দু দেবীদের নাম দিয়ে। এইবারে বারোটা রাশি বানিয়ে সেখানে নিয়ে গেছে যত সব বৃষ, তার মানে বড় ষাঁড় মহিষ, দিয়েছে বিষা, এমনি করে করে তুলা রাশি, শঙ্কর রাশি, লৌহ রাশি, সিংহ রাশি, মকর রাশি, কর্কট রাশি বানিয়ে এবং এইগুলি এখন দেখাচ্ছে আমাদের ঢাকার নব থিয়েটারে ১২৫ কোটি টাকা দিয়ে বানিয়ে মানুষকে এগুলি দেখাচ্ছে দৈনিক, আর মানুষকে ইমান নষ্ট করে দিচ্ছে, যেন সারা আকাশে এগুলি ভাসতেছে খালি। এখন কেউ তুলরাশি, কেউ বৃষরাশি, কেউ সমগ্র আজকে কি হবে দিনটা ভালো না মন্দ, প্রতিদিন আপনার দৈনিক পত্রিকায় রাশিফল বের হচ্ছে না? এই সমস্ত শিরকি কুফরি কারবার চলছে জ্যোতিষশাস্ত্রের নাম দিয়ে, জ্যোতিষ সম্রাট আসতেছে। এদের মধ্যে দুটো মজাব আছে, একটা হলো আমেরিকান জ্যোতিষশাস্ত্র, আর একটা হলো ভারতীয় জ্যোতিষশাস্ত্র। আমেরিকান জ্যোতিষশাস্ত্রে আর ভারতীয় জ্যোতিষশাস্ত্রের পার্থক্য কি? শুক্র দেবতা, আজ শুক্রবার তো, এই শুক্রটা হল আমেরিকান জ্যোতিষশাস্ত্রে প্রেমের দেবী, আর ভারতীয় জ্যোতিষশাস্ত্রে হিংসার দেবী। যদি কারো শুক্রবারের সঙ্গে মিল হয়ে যায় তার রাশির সঙ্গে, তা ভারতীয় জ্যোতিষীরা গণনা করলে দেখবে আপনি মারামারি করবেন, আর যদি ওই জ্যোতিষশাস্ত্রের মজাব অনুযায়ী গণনা করা তাহলে আপনি প্রেম করবেন, ঠেলা সামলান, ওখানে মজা। স্রেফ কল্পনা, এর পিছনে কোন দলিল নাই, সায়েন্স ফায়েন্স কিচ্ছু নাই। বহু পূর্বেই ইসলাম এই বিষয়ে বলে দিয়েছে। এখনো যদি আপনি ঢাকাতে যান, রাজপথ দেখবেন, রাস্তার ধারে একদল লোক বসে আছে, আপনার হাতটা সামনে ধরবে, এবার রেখাগুলো দেখবে, গণনা করবে, আপনার ভাগ্যটা ভালো। ভাবসা খারাপ দিলে বলবে আপনার ভাগ্যটা তো খুবই ভালো ছিল, সমস্যা হয়ে গেছে। দেখবেন কেউ কবুতর নিয়ে বসে আছে, উড়িয়ে দিল, ডাইনি গেল, বামে গেল, আপনার ভাগ্য ভালো নাহলে খারাপ। এখন পর্যন্ত আমাদের বিয়ে শাদী হচ্ছে না শনিবারে, বুধবারে। পঞ্জিকা খুলে দেখেন, যাত্রা শুভ, যাত্রা নাস্তি আছে না, এগুলো সবই মুসলমানরা বিশ্বাস করে নিচ্ছে। কেউ ভালো করে বিশ্বাস করে, কেউ হালকা বিশ্বাস করে, কেউ মোটে বিশ্বাস করে না। আমাদের মধ্যে দু তিনটা গ্রুপ হয়ে গেছে, শুনে রাখেন ভালো করে। এই বুরুজ অর্থ কোরআনে, বুরুজ শব্দ কোরআনে চার জায়গায় আসছে, আসসামা জাতুল বুরুজ সবাই জানেন, আয়নামা তাকুন ইউদ্রিকুম মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, যেখানে তোমরা থাকো যদি নাকি তোমরা দৃঢ় দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করো, তথাপি তোমাদের মৃত্যু পাকড়াও করবে। আজ একটা পড়লাম, আজকে বলকা জালনা ফি সামাই বুরুজান যায়্যানাহা লিল নাযিরিন, আমরা আসমানে বুরুজ সন্নিবেশ করেছি এবং সেগুলো দর্শকদের জন্য সৌন্দর্যমণ্ডিত করেছি। বুরুজের অর্থ কিন্তু এইগুলাই। সূরা ফুরকান ১৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তিনি সেই মহান পবিত্র আল্লাহ যিনি আসমানে বুরুজ সন্নিবেশ করেছেন। বুরুজের ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিচ্ছেন, যায়্যানাহা লিন-নাযিরিন, দর্শকদের জন্য এটা সৌন্দর্যমণ্ডিত করেছি। বুরুজের অর্থ হল নক্ষত্র, যা মানুষ দুনিয়া থেকে দেখতে পায়, ব্যাখ্যা আল্লাহ কোরআনে নিজে দিচ্ছেন, দর্শকদের জন্য যা আমরা সৌন্দর্যমণ্ডিত করেছি। আসসামায় জাতিল বুরুজ অর্থ হচ্ছে নক্ষত্র শোভিত আকাশ, রাশিচক্র শোভিত আকাশ নয়। বুর্জ বললে দুর্গ, যেটা দূর থেকে দেখা যায়। আজকের আবুধাবিতে বুর্জ খলিফা বিশ্বের বিশ্ব হিসেবে দাঁড়িয়ে আছে। বুর্জ মানে দূর থেকে দেখা যায়, গুম্বজ, মসজিদ যদি গুম্বজ হয়, মসজিদ দেখা যাক না যাক সবাই গুম্বজটা আগে দেখে, যেটা দূর থেকে দেখা যায় প্রকাশ্য যে বিষয়টি ওটাকে বলে বুর্জ। যেসব মেয়েরা নগ্ন বিপর্দ হয়ে ঘর থেকে বের হয় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওলা তাবাররুজান্না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা অন্ধকার যুগের ন্যায় নিজেকে প্রকাশিত করে রাস্তায় বের হয়েও না। ওখানেও বুর্জ, যেটা খালি চোখে দেখা যায় সেটাকে বুর্জ বলা হয়। যেসব মেয়েরা বিপর্দা খালি চোখে নিজেকে মানুষের প্রকাশ করে দেয় তাদেরকে বুর্জ বলা হয়। এই নদবড়া মাটিতে দাঁড়িয়ে উপর দিয়ে তাকালে রাতের আকাশে যা দেখা যায় ওটাই হল বুর্জ, অর্থাৎ নক্ষত্র। এই সহজ সরল ব্যাখ্যা রেখে দিয়ে আমরা এখন চলে গেছি রাশিচক্রের মধ্যে, সেটাকে আবার কল্পনা করেছে ১২টা রাশিচক্র, কেউ কেউ বলেছেন এই বারোটাকে চার ভাগে ভাগ করেছেন কোন কোন মুফাসসিরে কোরআন, শীতকালে চারটা, গরমকালে চারটা, গ্রীষ্মকালে কি বলে এটাকে বর্ষাকালে চারটা, আর শরৎকালে চারটা, এক একজন এক একভাবে কল্পনা করেছেন। মূলত এগুলি সব স্রেফ ধারণা, কল্পনা ছাড়া কিছুই না। এর পরবর্তী যে বক্তব্য সেটা হচ্ছে এই যে এগুলো মানুষের কোন উপকার বা ক্ষতি করতে পারে না। নক্ষত্র, চন্দ্র, সূর্য সবই আল্লাহ সৃষ্টি। লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিলকমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এটা হল আল্লাহর ঘোষণা। তোমরা সিজদা করো না সূর্যকে, সিজদা করো না চন্দ্রকে, তোমরা সিজদা করো সে মহান সৃষ্টিকর্তাকে যিনি সূর্য চন্দ্র নক্ষত্র রাজিকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ, বাস এক কথাতেই শেষ। সূর্য চন্দ্র একটা সৃষ্টি মাত্র, ওদেরও জীবন আছে, পৃথিবীরও জীবন আছে। সূরা হামিম সাজদা পড়ে দেখুন, এগারো নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি যখন ডাক দেব হে সূর্য, হে পৃথিবী চলে আসো আমার কাছে, হে আকাশ, হে পৃথিবী চলে আসো আমার কাছে, তব আন ওয়া কারহান, ইচ্ছায় বা অনিচ্ছায়। তো সেদিন আকাশ এবং পৃথিবী উভয়ই বলবে আতায়না তাঈন, আমরা এলাম আপনার অনুগত হয়ে। পৃথিবীকেও কথা বলার ক্ষমতা আল্লাহ দিবেন কেমন দিন, ওদের একটা আলাদা জীবন আছে, অনুভূতি আছে, সেজন্য আল্লাহর হুকুম মেনে তারাও চলে। তাহলে বোঝা গেল যে বুর্জ জ্যোতিষবিদ্যা নয়, জ্যোতির্বিদ্যা আলাদা, জ্যোতিষবিদ্যা আলাদা। জ্যোতিষীরা ভাগ্য গণনা করে, আর জ্যোতির্বিদরা সৌর জগৎ নিয়ে গবেষণা করে। মানুষকে গ্রহ নক্ষত্রের পূজারী বানানোর জন্য জ্যোতিষী ব্যক্তিরা সবসময় চেষ্টা করেন, উদ্দেশ্য থাকে মানুষকে আল্লাহর আনুগত্যতে ফিরিয়ে নিয়ে তাদের আনুগত্যে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। এ সম্পর্কে বুখারী শরীফে একটা বক্তব্য এসেছে খুব সুন্দর হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে, সেটা আপনাদের শুনিয়ে দিই। তিনি বলছেন যারা এই নক্ষত্রের বিষয়ে তিন রকম ব্যাখ্যা দিবে, এই তিন রকম ব্যাখ্যাটাই হবে গ্রহণযোগ্য, এর বাইরে যদি কেউ ব্যাখ্যা দেয় তাহলে সে ভুল করবে, সে তার ঈমান নষ্ট করবে। এবং যে বিষয়ে আল্লাহ এবং যে বিষয়ে নবীগণ এবং ফেরেশতাগণ জানেন না, বলতে সক্ষম হননি, সে বিষয়ে সে কথা বলবে। কারণ ইন্দু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়বের চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহ ব্যতীত কোন মানুষ তো খবর রাখে না, এমনকি নবীরাও নন ফেরেশতারাও নন। সে তিনটা ব্যাখ্যা হবে এই যে এক, এগুলো এসেছে জিনাত হিসেবে, সৌন্দর্য হিসেবে, নিম্ন আকাশে নক্ষত্ররাজির সুশোভিত দীপমালা দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীকে সাজিয়েছেন। রাতের আকাশে তাকিয়ে যে কোনো মানুষ আনন্দিত হয়, খুশি হয়। দুই নম্বর, এগুলো পথ প্রদর্শনের জন্য আল্লাহ করেছেন। রাতের আকাশে যারা মরুভূমিতে চলেন বা সাগরের বুকে জাহাজ চালান বা নৌকা চালান, তারা দেখেন ধ্রুব তারা কোন দিকে, ওটা দেখে তারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক করেন। এখন না আর অনেক যন্ত্রপাতি হয়েছে, তখন তো সেগুলো ছিল না, ওই নক্ষত্র দেখেই কিন্তু মানুষ পথ চলে। কখন ফজর হল মানুষ বুঝতে পারে, শোভে কাজেব কোনটা, শোভে সাদেক কোনটা, নক্ষত্র দেখেই কিন্তু মানুষ বুঝতে পারে। অবিন নাজমে হুম এহতাদুন, আল্লাহ বলছেন এই নক্ষত্র দেখেই তোমরা পথ চলে থাকো। আর একটা কাজ কি, এগুলো দিয়ে আল্লাহ পাক শয়তান মারেন। সূরে মুলকের ছয় নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ও যে আল্লাহ রুজু মারলে শায়াতিন, এগুলো দিয়ে মাঝে মধ্যে আমি শয়তান মারি। আর তিন নম্বর হল, একটা হলো রাস্তা দেখা, একটা হলো প্রদীপ অর্থাৎ আপনার সৌন্দর্য, একটা হলো শয়তান মারা। এই তিনটা কাজের বাইরে যদি কেউ ঈমান আনে তাহলে সে ঈমান নষ্ট করল নিজের, সে অনর্থক কাজে সময় ব্যয় করল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তালিকান হাদিসটা নিয়ে এসছেন কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে। এর বাইরে ভাগ্য গণনার কাজ যদি কেউ নিয়ে আসি তাহলে কি হবে, এ বিষয়ে আমাদের মধ্যে দুই ধরনের লোক থাকবে। এক, যদি কেউ কোন গণক ঠাকুরের কাছে যায় ভাগ্য গণনা করার জন্য এবং সেটাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। হাদিসটা আপনাদের শুনে দিলে সুবিধা হবে। মান আতাল কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলুন ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি কোন ভাগ্য গণনাকারীর কাছে গেল অতঃপর তার গণিত বিষয়টাকে সে বিশ্বাস করে নিল, সে ব্যক্তি ইসলামের উপরে কুফরি করল যা এনেছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদের হাদিস সহি। যদি কেউ বিশ্বাস করে, এ বিষয়ে আরেকটা হাদিস যোগ করা যেতে পারে মুসলিম শরীফ থেকে, হুদাইবিয়া যুদ্ধের সময় আল্লাহ রসুল ফজর সালাত আদায় করার পরে তিনি বললেন, জানো মা যা আনজালা রব্বকুম, তোমাদের প্রতিপালক আজকে কি নাজিল করেছেন? সাহাবা কেরাম বললেন, আল্লাহ রসুল আলম, আল্লাহ এবং তার রসুল সর্বাধিক অবগত। এবার আল্লাহ রসুল বলছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন ওয়া কাফিরুন। আল্লাহ বললেন যে আমার বান্দাদের মধ্যে একদল মুমিন ও একদল কাফের হিসেবে সকাল করে, ঘুম থেকে ওঠে। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, যে ব্যক্তি বলে যে আজকে বৃষ্টি হল আল্লাহর রহমতে এবং তার অনুগ্রহে, ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, ওই ব্যক্তি আমার উপরে ইমানদার হল এবং ওই নক্ষত্র গ্রহের উপরে কুফরি করল। ওমান কালা মুতিরনা বি নওইন কাযা, যদি কেউ যদি বলে যে এই নক্ষত্রের কারণে আজকে বৃষ্টি হল, ফাহুয়া মুমিনুন বিল কাওয়াকিব ওয়া কুফরি রাবি, সে আমার সঙ্গে কুফরি করল এবং ওই নক্ষত্রের উপরে ইমান আনল। মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের। এই হাদিসটি যথেষ্ট আমাদের জন্য, যে ব্যক্তি এই সমস্ত জ্যোতিষীদের গণনায় বিশ্বাস করবে তাদেরকে পরিষ্কার এখানে, এটা কিন্তু হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আমার বান্দা কাফের হয়ে যাবে। অতএব এইগুলোতে সামান্যতম বিশ্বাস পোষণ করা যাবে না। আরেক দল মানুষ আছেন যারা এগুলো বিশ্বাস করেন না কিন্তু যান, এই লোকের সংখ্যা বাংলাদেশ যেন দিন দিন বাড়তেছে, যেতে যেতে একদিন দেখবেন আপনি ওটা বিশ্বাস করে ফেলবেন, তো যাওয়াই যাবে না। কেন যাবেন না? قال رسول الله صلى الله عليه وسلم من اتى عرافا فساله عن شيء لم تقبل له صلاه 40 ليله رواه مسلم। যে ব্যক্তি কোন জ্যোতিষীর কাছে এলো এবং তার কাছে নিজের ভাগ্য কি আছে প্রশ্ন করল, জিজ্ঞাসা করল, বাস এতটুকুই যথেষ্ট, বিশ্বাস করল না বা অবিশ্বাস করল, এ বিষয়ে আল্লাহ কিছু রাসূল কিছু বলছেন না, শুধু ফাসআলাহু, তাকে সওয়াল করল যে কি করা যেতে পারে, ফাসআলু আন শাইইন, ভাগ্যে আমার কি আছে। আল্লাহ রাসূল বলছেন তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি যথেষ্ট আমাদের জন্য, ভাগ্য গণনাকারীদের কাছে যাওয়াই যাবে না, গিয়ে কিছু বললেই আপনার 40 অক্ত সালাতের নেকি থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আমাদের উচিত হবে এই ধরনের বিষয়গুলি থেকে নিজেদেরকে বিরত রাখা, মামুনদেরও এই বিষয় থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি, কারণ পুরুষের চাইতে মায়েদের অন্তর অত্যন্ত নরম, সন্তানের মঙ্গল কামনায় তারা এমন কাজ নেই যা করতে পারেন না। শুধুমাত্র আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা করাটাই হল বান্দার সবচেয়ে বড় কাজ। আল্লাহ ব্যতীত কারো রোগ আরোগ্য করার ক্ষমতা কোন মানুষের নেই, আল্লাহ ব্যতীত বিপদ মুক্ত করার ক্ষমতা কারো নেই। এই বিশ্বাস যত দৃঢ় হবে আল্লাহর রহমত তত দ্রুত আসবে, এই বিশ্বাস যত ঢিলা হবে আল্লাহর রহমত তত দূরে যাবে। বলে তাকুনু কাল্লাযী নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায় অথবা আল্লাহ তাকে ভুলে যাবেন। ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ যখনই আপনি আল্লাহকে স্মরণ করছেন তখনই শয়তান পালাবে, আর যখনই আল্লাহকে ভুলে যাচ্ছেন তখন শয়তান আপনার উপরে গালিব হবে। বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হলো, কালকে কল্পনাই করা যায়নি এত প্রচন্ড শীতের মধ্যে রাজশাহীতে বৃষ্টি হবে, অথচ এখন দেখছি রোদের খবরই নেই। যার হাতে সুইচ তিনি ইচ্ছা করলে শীত কমাইতেও পারেন বাড়াইতেও পারেন। একটা মাইক্রো ড্রাইভার হাতে যদি এসির মেশিন থাকে হাই করতে পারে লো করতে পারে, তো আল্লাহর হাতে এই এসি হাই লো করার ক্ষমতা নেই মনে করেন নাকি? সবই তার হাতে, যেটা আমাদের ক্ষমতার বাইরে সেখানে আমাদের যাওয়ার কোনো প্রশ্ন নাই। অন্যদের সঙ্গে মুসলমানের পার্থক্য এই, মুসলমানের ইমানের মূল ছয়টা ভিত্তি আছে যেটা কোরআনের প্রথমে আপনারা শুনেছেন, হুদালিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবে জানার জন্য পাগল হওয়া যাবে না। ইহুদি আর মুসলমানের চরিত্রগত পার্থক্য শোনেন, ইহুদিরা তাদের নবীকে বলেছিল লান্নু উমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, আমরা কখনোই তোমার উপর ইমান আনবো না যতক্ষণ আল্লাহকে ডাইরেক্ট আমাদের সামনে না দেখাবে। আর মুসলমানরা কখনই এ দাবি করেনি, নবী যখনই বলেছেন আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা মুসলমান সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিয়েছে, কোন মুসলমান কোথাও বলে না যে আল্লাহকে সামনে দাঁড় করে দেখাইতে হবে। আর এজন্য কোরআনের শুরুতেই বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। আল্লাহ রসুল নিজে বলছেন আমি যদি আমার গায়েবের খবর রাখতাম লাস্তাকথারতু বিল খায়র, তাহলে আমি আমার জন্য বেশি বেশি কল্যাণ করতে পারতাম, কিন্তু আমার জীবনে বহু কষ্ট হয়েছে। যদি জানতাম আবু জাহেল আমার শত্রু, যদি জানতাম এই কাফেররা আমাকে মারবে আমাকে তাড়াবে, তাহলে আমি তো আগে থেকে হুঁশিয়ার হতাম। প্রথম যেদিন তিনি গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে, ওয়ারাকা বিন নওফল বলেছিল আমি যদি সেদিন যুবক থাকি যেদিন তোমাকে বহিষ্কার করবে তোমার কম, আমি সেদিন তোমাকে সাহায্য করব। আল্লাহ রসুল চমকটে বলেছেন আওয়া মুখরাজিয়া হুম, ওরা আমাকে বের করে দেবে। তখন ওয়ারাকা বিন নওফল বলেছিলেন হ্যাঁ, এই ফেরেশতা যার কাছে এসেছে সবাই মানুষের কাছ থেকে নির্যাতিত হয়েছে। উজিয়া উদিয়া দুটো শব্দ এসে বোখারিতে, পৃথিবীতে জিবরিল যাদের কাছে নবুয়ত নিয়ে এসেছেন প্রত্যেক নবী জনগণের দ্বারা নির্যাতিত হয়েছেন, শত্রুতার সম্মুখীন হয়েছেন, অতএব তোমার লোকরাও তোমাকে শত্রুতা করবে, তোমাকে একসময় নির্যাতন করবে। তা আল্লাহ রাসূল বলছেন আমি যদি জানতাম আমার ভবিষ্যৎটা কি লাস্তাকসারতু বিল খায়র মিনাল খায়র, আমি আরো বেশি বেশি নেকির কাজ করতে বেশি বেশি কল্যাণে কাজ করতে পারতাম, কিন্তু আমি কিছুই জানি না। ওয়াইন ইয়ামসাসকা আল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইন ইউরিদকা বিখায়রিন ফালা রাদ্দা লাহু ফাদলিহ, যদি তোমার কোন অকল্যাণ করতে চান তোমার আল্লাহ তাহলে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আর যদি আল্লাহ তোমার কোন উপকার করেন কল্যাণ করতে চান তাকে ঠেকানোর ক্ষমতা কোনো মানুষের নাই। এই বিশ্বাসটা মজবুত করার জন্যই আমাদের এই আকেদাগুলো থেকে পরহেজ করা জরুরি। রাস্তাঘাটে সর্বত্র ভাগ্য গণনা চলছে, আর আমাদের নেতারা তো জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য পাগল হয়ে গেছে, নিজের ভাগ্য নিজে পারে না ঘুরাইতে, ও জনগণের ভাগ্য ঘুরাবে কোথায় যাবে? কোনটার অর্থই আর বোঝে না যে ভাগ্য কাকে বলে, এই অর্থই বোধ সম্বন্ধে কেউ জানে না। কথা বলল মাকাদিল্লাহ খালাকা ক্বাবলা ইখলক সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফ সানা, আল্লাহ রাসূল বলছেন এই সৃষ্টি জগতের তকদির আল্লাহ নির্ধারিত করেছেন সৃষ্টি জগতের সৃষ্টি 50,000 বছর পূর্বে। আর আমরা এখন প্রতি বছর বছর ভাগ্য গণনা করছি, প্রতি সবাই বেড়াতে ভাগ্য বানাই, হালুয়া রুটি খায় যাতে সারা বছর ভালো খানা পিনা হয়, ভাগ্য হাতের খেলনা হয়ে গেছে না। জ্যোতিষীর ভাগ্য গণনা থেকে নিজেকে দূরে রাখতে হবে, মানুষের না গেলে বাহিরে যা নেই সেই ব্যাপারে নিজেদেরকে দূরে রাখতে হবে। অসুখ হয়েছে ওষুধ খাবেন, আল্লাহর পর তাওয়াক্কল করবেন, এর বেশি কিছু করণীয় নাই, যেটুকু নির্দেশ হয় ততটুকু করা যাবে, ক্ষমতার বাইরে কিছুই করা যাবে না, এবং কোরআন হাদিসের বাইরে কোনদিন পা বাড়ানো যাবে না, পা বাড়ালেই পদস্খলন হয়ে যাবে। শয়তান প্রতি মুহূর্তে আমাকে আপনাকে টানছে তার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য। তা একটা বড় বড় শৃঙ্খলা হচ্ছে এই জ্যোতিষ বিদ্যা, ভাগ্য গণনা বিদ্যা, অত ভাগ্যের মালিকান আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। যত বড় অ্যাস্ট্রোলজার আপনি হন না কেন, যত বড় জ্যোতিষী আপনি হন না কেন, কোন ক্ষমতা নাই। এখন দেখছি শুধু বাংলাদেশের জ্যোতিষীরাই নয়, বাহিরের রাষ্ট্র থেকেও জ্যোতিষীরা ঢাকা এসে ব্যবসা করছে, পত্র পত্রিকা বিশাল বিশাল অ্যাড আসতেছে, সাবধান থাকবেন এগুলো থেকে, যদি মুসলমান হন সব থেকে দূরে থাকতে হবে, বিশ্বাস করতে হবে গায়েবের চাবিকাঠি সিরিফ আল্লাহর হাতে, বান্দার কিছু করার নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়ার তৌফিক দান করুন, এই ধরনের কুফুরি কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।